পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান। আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু পৃষ্ঠা 19। আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু সাবজেক্টস অফ ইন্টারন্যাশনাল ল। আইন অনুযায়ী যাদের কিছু অধিকার রয়েছে এবং যাদের উপর দায়িত্ব বর্তায় এবং এই দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে, তারাই হচ্ছে আইনের সাবজেক্ট বা বিষয়বস্তু। কেবল দায়িত্ব অর্পিত হলে সেটা সাবজেক্ট হবে না, যেটা অবজেক্ট হিসেবে গণ্য হবে সেটা অবজেক্ট হিসেবে গণ্য হবে। যেমন প্রপার্টি বা সম্পত্তি আইনের সাবজেক্ট নয়, অবজেক্ট। প্যারা আন্তর্জাতিক আইন অনুসারে যারা কিছু কিছু অধিকার ভোগ করার ক্ষমতা সম্পন্ন হয় এবং আইন যাদের উপর কিছু দায়িত্ব ও কর্তব্য আরোপ করে, তারাই আন্তর্জাতিক আইনের বিষয় বা সাবজেক্ট। অর্থাৎ যে কোনো সত্ত্ব যা কোনো শক্তির অধীন নয়, এর কিছু অধিকার রয়েছে এবং আন্তর্জাতিক দায়িত্ব পালনে সক্ষম, তাই আন্তর্জাতিক আইনের বিষয়। সাধারণ রাষ্ট্র সম্পর্কে চিন্তা করলে রাষ্ট্রীয় আন্তর্জাতিক আইনের প্রাথমিক উৎস রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রক্রিয়াকে উৎসাহিত করে এবং ইহা আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করতে পারে। চুক্তির সাথে সাথে ইহা রাষ্ট্রের অধিকার ও কর্তব্যের রূপরেখা প্রণয়ন করতে পারে। প্যারা আন্তর্জাতিক আদালত সংবিধির স্ট্যাচিউট অফ দি ন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তার 34/1/9 অনুচ্ছেদে বলা হয়েছে, কেবলমাত্র রাষ্ট্রীয় আন্তর্জাতিক আদালতের কোনো মামলার পক্ষ হতে পারে। অর্থাৎ শুধুমাত্র রাষ্ট্রীয় আন্তর্জাতিক আইনের প্রাথমিক, মৌলিক এবং একমাত্র বিষয়। প্যারা আবার আন্তর্জাতিক আদালত সংবিধির 65/1/9 অনুচ্ছেদ অনুসারে কোনো কোনো আন্তর্জাতিক সরাসরি সংস্থার অনুরোধে আন্তর্জাতিক আদালত উপদেশমূলক মতামত দিতে পারে। অর্থাৎ 65 অনুচ্ছেদ অনুসারে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমূহকেও আন্তর্জাতিক আইনের বিষয় হিসেবে গণ্য করা হয়, যা 34 অনুচ্ছেদের ক্ষমতাকে বর্ধিত করে। প্যারা যদিও রাষ্ট্রীয় হচ্ছে আন্তর্জাতিক আইনের প্রাথমিক বিষয়বস্তু, তবুও ব্যক্তিকে ও ক্ষেত্র বিশেষে আন্তর্জাতিক আইনের বিষয় হিসেবে গণ্য করা হয়ে থাকে। আন্তর্জাতিক আইনের বিষয় নির্ধারণের ক্ষেত্রে আইনবিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। তাদের মধ্যে একদল মনে করে শুধু রাষ্ট্রই হবে আন্তর্জাতিক আইনের বিষয়, অন্য দল মনে করে শুধু ব্যক্তি হবে আন্তর্জাতিক আইনের বিষয়। প্যারা যারা কেবলমাত্র রাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু মনে করে তারা করেন তারা আন্তর্জাতিক আদালত সংবিধির ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস 34/35 অনুচ্ছেদ তুলে ধরেন। তাদের মতে রাষ্ট্র ব্যতীত অন্য কোনো সত্তা এন্টিটি আন্তর্জাতিক আইনের বিষয় হতে পারে না। প্যারা একমাত্র রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। রাষ্ট্র তার সার্বভৌমত্বের মধ্যে মধ্যে ব্যাপক অধিকার ভোগ করে। এই অধিকার আর কোনো সংস্থার পক্ষে ভোগ করা সম্ভব নয়। এই জন্য এই মতবাদের অনুসারে রাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের একমাত্র বিষয়বস্তু বলে আখ্যায়িত করতে আগ্রহী। তাদের এই মতামতের পিছনে কারণগুলো নিম্নরূপ। 1. সার্বভৌম রাষ্ট্রই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মূল চরিত্র এবং এর ফলে রাষ্ট্রই হচ্ছে আন্তর্জাতিক আইনের মূল বিষয়। 2. আন্তর্জাতিক আইনের প্রধান উৎস হচ্ছে আন্তর্জাতিক চুক্তি, আর চুক্তিগুলো সম্পাদন করে রাষ্ট্র, তাই রাষ্ট্রীয় আন্তর্জাতিক আইনের প্রধান বিষয়। 3. আন্তর্জাতিক আদালতের সংবিধি অনুসারে একমাত্র রাষ্ট্রই কারো বিরুদ্ধে মামলা করতে পারে বা কেউ তার বিরুদ্ধে মামলা করতে পারে। 4. আন্তর্জাতিক আইন দ্বারা সৃষ্ট অধিকার ও বিশেষ সুবিধা রাষ্ট্রের ভোগ রক্ষণ করে। প্যারা দ্বিতীয় গোষ্ঠী বা দল বিশ্বাস করে যে শুধু রাষ্ট্র নয়, ব্যক্তিগণ আন্তর্জাতিক আইনের বিষয় হতে পারে। প্যারা কিলসনের মতে সকল আইনের ন্যায় আন্তর্জাতিক আইনের বিধান দ্বারাও মানুষের আচরণ নিয়ন্ত্রিত হয়ে থাকে। শুধুমাত্র ব্যক্তি হতে পারে আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু, তার মতে রাষ্ট্র হচ্ছে একটি বিমূর্ত ধারণা। ব্যক্তি ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব নেই, ব্যক্তির সমষ্টি হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রের অধিকার ও দায়িত্ববোধ বলতে সে রাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত অধিকার ও দায়িত্ববোধ বোঝায়। রাষ্ট্রের নিজস্ব কোনো অধিকার দায়িত্ব নেই, তাই ব্যক্তিকে শুধুমাত্র আন্তর্জাতিক আইনের বিষয়ে হিসেবে গণ্য করা উচিত। প্যারা আইনবিদ গেলসন ছাড়াও অধ্যাপক ওপেনহেইম আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু হিসেবে ব্যক্তিকে গুরুত্বের সাথে ব্যাখ্যা করেছেন। তারা উভয়ই ব্যক্তিকে আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু হিসেবে গুরুত্ব আরোপ করেছেন। ব্যক্তিকে আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু করার পিছনে যুক্তিগুলো নিম্নরূপ। 1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নুরেমবার্গ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়। নুরেমবার্গ ট্রাইব্যুনালে বলা হয় অপরাধ সংগঠন করে কোনো বিমূর্ত সত্তা নয়, ব্যক্তিগত এবং শুধুমাত্র যেসব ব্যক্তি বর্গের শাস্তি বিধানের মাধ্যমে আন্তর্জাতিক আইনের বিধানাবলী বাস্তবায়ন সম্ভব। মিত্রশক্তি এই সংবিধিতে স্বাক্ষর করে। এই অঙ্গীকার অনুযায়ী জার্মান নাৎসি বাহিনীর বিচার করা হয়। এই বিষয়ে সমগ্র জার্মানবাসীকে শাস্তি দেওয়া হয়নি। শাস্তি দেওয়া হয়েছিল কতিপয় নাৎসিদের, অর্থাৎ যেখানে ব্যক্তিকে আন্তর্জাতিক আইনে অপরাধী বলে নির্ধারণ করা হয় এবং শাস্তি দেওয়া হয়, তাই ব্যক্তি আধুনিক আন্তর্জাতিক আইনের একমাত্র ও মৌলিক বিষয়। 2, মানবাধিকার সংক্রান্ত যে সকল চুক্তি হয়েছে তাতেও আইনবিদরা মনে করেন ব্যক্তিকে আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু করা দরকার। প্যারা 1948 সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণায় সর্বপ্রথম ব্যক্তি অধিকার বিকাশের জন্য কতিপয় মৌলিক অধিকার ঘোষণা করা হয়। 1965 সালে দুটি মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত হয়, 1 কনভেনশন, 1 কোভেনেন্ট অন ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস এবং 2 কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাকে আন্তর্জাতিক মানবাধিকার বিলের প্রথম পদক্ষেপ ধরা হলে মানবাধিকার সম্পর্কিত এই আন্তর্জাতিক চুক্তিগুলোকে দ্বিতীয় পদক্ষেপ বলা যায়। নিঃসন্দেহে এই চুক্তিগুলো মানবিক ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি, কারণ এই চুক্তিগুলো আইনত বাধ্যতামূলক। আন্তর্জাতিক ক্ষেত্রে এর সার্বজনীন ঘোষণার ফলে ব্যক্তির জন্য আন্তর্জাতিক আইন সজাগ হয়ে ওঠে। 3, 1965 সালে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কনভেনশন ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস ICSID অনুষ্ঠিত হয়। বিনিয়োগ সংক্রান্ত চুক্তির ক্ষমতা বলে ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস কেন্দ্র স্থাপিত হয়। এই কনভেনশন অনুসারে বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত কোনো বিরোধের উৎপত্তি হলে বিরোধের যে কোনো পক্ষ ICSID এ মামলা করতে পারবে। এটি ব্যক্তির মূল্যায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন কোনো বৈদেশিক আইনগত বা স্বাভাবিক ব্যক্তির সাথে যদি বাংলাদেশের কোনো চুক্তি হয় এবং তা নিয়ে দ্বন্দ্ব বা সমস্যার সৃষ্টি হলে বাংলাদেশ স্বনাপন্ন হবে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস এ। এতে করে অনেকে বলেন যে রাষ্ট্রকে ব্যক্তির সমপর্যায়ে বিবেচনা করা হয়েছে এবং তাই বর্তমানে ব্যক্তিকেও আন্তর্জাতিক আইনের বিষয়ে বিবেচনা মর্যাদা দেওয়া আবশ্যক। 4, পূর্বে শুধুমাত্র যুদ্ধাপরাধীদের ক্ষেত্রেই ব্যক্তি বিশেষকে শাস্তি দিবার বিধান ছিল, বর্তমানে আন্তর্জাতিক আইনের ক্রম বিকাশ ঘটেছে এবং এ সম্পর্কে বিভিন্ন চুক্তি সম্পাদিত হয়েছে। যেমন 1, 1945 সালে কনভেনশন অন জেনোসাইডে বলা হয় যারা গণহত্যার জন্য জঘন্য অপরাধ করে তারা আন্তর্জাতিক মানবতার চোখে অপরাধী এবং আইনের শাস্তি পাবে। 2, 1971 সালে কনভেনশন অন সাপ্রেশন অব আনলফুল অ্যাক্টস এগেনস্ট সিভিলিয়ান এয়ারক্রাফটস নামে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী ছিনতাই করা আন্তর্জাতিক আইনে অপরাধ হিসেবে ধরা হয়। যদি কোনো ব্যক্তি এরূপ অন্যায় করে তাহলে তাকে আন্তর্জাতিক আইনের শাস্তি প্রদান করা যাবে। অর্থাৎ এসব চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তি আন্তর্জাতিক আইন ভঙ্গ করে তাহলে সেই ব্যক্তি দেশটিকে নয় বরং ব্যক্তিটিকে চিহ্নিত করে তার বিচার করা হয়। যেমন লকারবি মামলায় LOCKERBIE লকারবি মামলায় পরে দ্রষ্টব্য শুধু দেশটিকে নয় বরং ব্যক্তি বিশেষকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেবার ব্যবস্থা করা হয়েছে। এভাবে আন্তর্জাতিক আইন ভঙ্গকারী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দেবার বিধান হচ্ছে এবং এই উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট স্থাপিত হয়েছে যারা ব্যক্তির বিচার করবে। অর্থাৎ এখন আন্তর্জাতিক আইন ব্যক্তির প্রতি বেশি মনোযোগী হচ্ছে। প্যারা, সার্বিক আলোচনায় দেখা যাচ্ছে যে ক্ষেত্রে পূর্ব সার্বভৌমত্বের ক্ষমতা পাওয়া যায় তাই মৌলিক বিষয় এবং অন্যগুলো মাধ্যমিক বিষয়। এভাবে আধুনিক আন্তর্জাতিক আইনের বিষয় হলো প্রাথমিক 1 রাষ্ট্র, 2 স্বাধীনতা ও আত্মনির্ভরতার জন্য সংগ্রামরত জনগণ এবং মাধ্যমিক 1 ব্যক্তি ব্র্যাকেট আইনগত ব্যক্তি সহ ব্র্যাকেট ক্লোজ, 2 আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থা। প্যারা, অর্থাৎ রাষ্ট্রই হলো আন্তর্জাতিক আইনের মূল বিষয় এবং ব্যক্তি হলো উদ্দেশ্য। তাই এই বিতর্ক বর্তমান ধারায় চলছে। কিছু আইনবিদ বলেন রাষ্ট্র হলো আন্তর্জাতিক আইনের বিষয় এবং ব্যক্তি হলো এর উদ্দেশ্য, কেননা রাষ্ট্র ব্যক্তি অধিকার ও কর্তব্য নিয়ন্ত্রণ করে এবং তাদের মতে রাষ্ট্রই আন্তর্জাতিক আইনের বিষয় হওয়া উচিত। প্যারা, আন্তর্জাতিক আইনের বিষয়বস্তুকে দুভাগে ভাগ করা যায়। 1 সার্বভৌম বিষয়বস্তুর ব্যক্তিসত্তা সভরেন সাবজেক্টস অব ইন্টারন্যাশনাল ল, সার্বভৌম রাষ্ট্র ও এমন জাতি বা রাষ্ট্র বা জনগণ দ্বারা জনগণ যারা জাতীয় স্বাধীনতার জন্য সংগ্রামরত তাদের সার্বভৌমত্ব। 2 অসার্বভৌম বিষয়বস্তুর ব্যক্তিসত্তা নন সভরেন সাবজেক্টস অব ইন্টারন্যাশনাল ল, আন্তর্জাতিক সরকারি সংস্থাসমূহ তাদের রক্ষার আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন, সার্বভৌম রাষ্ট্রগুলো এদের সৃষ্টি করে এবং স্বীকৃতির মাধ্যমে এদের মর্যাদা নিশ্চিত করে। প্যারা, ব্যক্তিসত্তা হিসেবে রাষ্ট্র, রাষ্ট্র আন্তর্জাতিক আইনের প্রাথমিক বিষয়বস্তু, রাষ্ট্রের একক কোনো সংজ্ঞা নেই, তাই আন্তর্জাতিক আইনে কখনো রাষ্ট্রকে সংজ্ঞায়িত করার প্রয়াস চালায়নি। প্যারা, কিন্তু 1933 সালের মন্ট ভিডিও MONTEVIDEO মন্ট ভিডিও কনভেনশন এর আর্টিকেল 1-এ রাষ্ট্রের কিছু অধিকার ও দায়িত্ব সংক্রান্ত প্রয়োজনীয় উপাদান উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক আইনে ব্যক্তি হিসেবে রাষ্ট্রের নিম্নলিখিত উপাদান সমূহ থাকতে হবে: 1. একটি স্থায়ী জনসমষ্টি, 2. এক নির্দিষ্ট ভূখণ্ড, 3. একটি সরকার, 4. অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষমতা। অনেক আইনবিদ এর মতে আন্তর্জাতিক স্বীকৃতি হচ্ছে রাষ্ট্রের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। স্থায়ী জনগোষ্ঠী, প্রত্যেক রাষ্ট্রের জন্য যুক্তি সংখ্যার জনগোষ্ঠী প্রয়োজন যারা ওই দেশের প্রতি পূর্ণ অনুগত থাকবে। এখানে কখনো ভাসমান জনসংখ্যা থাকতে পারবে না, অভিবাসী থাকতে পারবে তাদের, তবে তাদের এই দেশের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। জনসংখ্যা যা ছাড়া একটা একটা রাষ্ট্র হয় না তা নির্ধারণ করা সম্ভব নয়, তবে ইহা রাষ্ট্র এবং জনগোষ্ঠীর মধ্যে বিশেষ এবং স্থায়ী সম্পর্কে নির্দেশ করে। যেমন ইসরায়েলের স্থায়ী জনসংখ্যা যে কোনো জীবিত ইহুদিকে বোঝায়, সে পৃথিবীর যেখানে বাস করুক না কেন। নির্দিষ্ট ভূখণ্ড, প্রত্যেক রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড থাকা বাঞ্ছনীয়। আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক গ্রহণযোগ্য ভূখণ্ড বা সীমানা হল নির্দিষ্ট ভূখণ্ড। আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক স্বীকৃতি অবশ্যই দরকার, কারণ এই স্বীকৃতি ছাড়া বিভিন্ন রাষ্ট্রের সীমানা নিয়ে নানা রকম বিরোধ দেখা দিতে পারে। সরকার, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বর্গ হচ্ছে সরকার, যা সার্বভৌম ক্ষমতা পরিচালনা করে থাকে এবং রাষ্ট্রের ওপর কার্যকরী ক্ষমতা প্রয়োগ করতে পারে। সরকার এর যে অপরিহার্য উপাদান তা পূরণ করবে, একটি সরকারকে অবশ্যই কার্যকরী বা ইফেক্টিভ সরকার হতে হবে, অর্থাৎ সরকারের কার্যকারিতা রয়েছে কিনা সেটাই মূল বিষয়। প্যারা, মামলা, টিনোকো আর্বিট্রেশন কেস, TINOCO, টিনোকো সালিশ মামলা, UK ভার্সেস কস্টারিকা, 1923। 1917 সালের জানুয়ারি মাসে ফ্রেডেরিকো টিনোকো FREDERICO ফ্রেডেরিকো টিনোকো TINOCO কোস্টারিকার আলফ্রেড গঞ্জালেসকে ALFREDO আলফ্রেডো GONZALEZ বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে নিজে সরকারের দায়িত্বভার নিয়েই নতুন সংবিধান তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর টিনোকো 2 বছর শাসন ক্ষমতা সুষ্ঠুভাবে পরিচালনা করেন। 1919 সালে টিনোকো ক্ষমতাচ্যুত হন, নতুন সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে। প্যারা, এদিকে টিনোকো সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পূর্বে ইংল্যান্ডের কিছু নাগরিকের সাথে চুক্তি করে। নতুন সরকার ঘোষণা করে যে টিনোকো সম্পাদিত চুক্তি পালনে সে বাধ্য নাই, কারণ টিনোকো সরকার ছিল অবৈধ। ইংল্যান্ড তার নাগরিকদের স্বার্থ রক্ষার্থে আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা দায়ের করে। প্যারা, নিষ্পত্তির জন্য সালিশি আহ্বান করা হলে মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টেস্ট টেস্ট বলেন, সরকারকে গণতান্ত্রিক বা সংবিধানসম্মতভাবে ক্ষমতায় এসেছে কিনা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার কার্যকারিতা রয়েছে কিনা সেটা দেখা। যদি তা থেকে থাকে তবে এই সরকার কর্তৃক সম্পাদিত কার্য পরের সরকারের উপর বর্তায়। এখানে কার্যকারিতাই মুখ্য বিচার্য। টিনোকো সরকার অসাংবিধানিক হলেও কার্যকর সরকার ছিল, কাজেই টিনোকো সরকার কর্তৃক সম্পাদিত চুক্তি পালন করতে পরবর্তী সরকার বাধ্য থাকবে। সার্বভৌমত্ব, কোন রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকলে তারা চুক্তি করতে পারে, অধিকার সৃষ্টি হয় এবং আন্তর্জাতিক দায় বহন করতে সক্ষম হয়। এরূপ রাষ্ট্রের ওপর অন্য কোন রাষ্ট্র কোন ব্যাপারেই কোন ধরনের কর্তৃত্ব করতে পারে না। আন্তর্জাতিক আইনের বিষয় হিসেবে ইহা নিরাপত্তা ভোগ করবে, কেননা রাষ্ট্র আন্তর্জাতিক আইনের সার্বভৌম আত্মস্বরূপ। আন্তর্জাতিক আইনে মামলা শুরু করার পূর্বে উভয় রাষ্ট্রের সম্মতি আবশ্যক। ইহা পার ইউন প্যারেম নন হ্যাবেট ইম্পেরি এম্পেরিয়াম PAR স্পেস UN স্পেস PARM স্পেস নন হাইফেন হ্যাবেট HABET স্পেস ইম্পেরিয়াম IMPERIUM ইম্পেরিয়াম বা ইকুয়াল ওভার ইকুয়ালস ডোন্ট হ্যাভ এনি অথরিটি। এই নীতির মাধ্যমে প্রত্যেক রাষ্ট্রকে সমান হিসেবে দেখা হয়েছে। মামলা, রাশিয়া শিপ কেস, রাশিয়া জাহাজ মামলা, USSR ভার্সাস USA, US ফেডারেল কোর্ট, 1948। এটি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন যাত্রীবাহী জাহাজ। জাহাজটিতে যাত্রীদের মধ্যে 2 জন মার্কিন নাগরিক ছিল। জাহাজটি আটলান্টিক পাড়ি দিয়ে নিউইয়র্ক বন্দরে নোঙর করার উদ্দেশ্যে যাত্রা করলে খারাপ আবহাওয়ার কারণে ঝড়ো বাতাসে প্রচণ্ড ঝাঁকুনি লাগলে 2 জন মার্কিন মহিলা পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। জাস্ট নিউ ইয়র্ক বন্দরে পৌঁছলে তখন আমেরিকান মহিলা দুজন ফেডারেল কোর্টে এই ক্ষতিপূরণের মামলা করেন এবং জাহাজটিকে গ্রেফতার করতে আবেদন করে যাতে বিচার সমাপ্ত হওয়ার পূর্বে জাহাজটি বন্দর ত্যাগ করতে না পারে। পেরা এমতাস্তে নিউ ইয়র্কস্থ সোভিয়েত কনসুলেট মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে জানায় যে রাশিয়া জাহাজটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিধায় রাষ্ট্রীয় সম্পত্তি এবং জাহাজটি আটক করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। প্যারা আমেরিকান ফেডারেল কোর্ট বলল জাহাজটি যেহেতু সোভিয়েত সম্পত্তি এবং ইহা তার সার্বভৌম ক্ষমতার অন্তর্ভুক্ত তাই জাহাজটিকে আটক করার কর্তৃত্ব আমেরিকার নেই এবং আদালত তৎক্ষণাৎ জাহাজটিকে মুক্ত করে। চ্যাপ্টার 4 কমপ্লিট।